أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله، على بصيرة أنا ومن اتبعني، وسبحان الله وما أنا من المشركين. الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. মহান رب العالمين দরবারে প্রথমেই শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই জুম্মার দিনে জুম্মার সালাত আদায় করার জন্য, খুতবা শোনার জন্য, খুতবা প্রদানের জন্য আমাদের সকলকে এ মসজিদে জড়ো হওয়ার তৌফিক দিলেন, তাই আলহামদুলিল্লাহ। আজকে আমার এই সংক্ষিপ্ত খুতবায় যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে ওয়াসিলা বা তাওয়াসসুল। আমরা বলি ওয়াসিলা গ্রহণ। রব্বুল আলামিন সূরাতুল মায়েদার 35 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে ওইসব লোকজন যারা ঈমান এনেছো, তোমরা ভয় করো আল্লাহকে, তোমরা আল্লাহর আযাব থেকে বাঁচার চেষ্টা করো, আল্লাহর যাবতীয় বিধান নিয়মতান্ত্রিক মেনে চলো। ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর তার নৈকট্য লাভ করার জন্য, তার নৈকট্য লাভ করার চেষ্টা করো তার আনুগত্যের মাধ্যমে। এই যে ওয়াসিলা, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এবং ইমাম কাতাদা রহমতুল্লাহ আলী তাফসীর ইবনে কাসীর উল্লেখ করেছেন যে তাদের ব্যাখ্যা হল আল কুরবা, আল কুরব ওয়াত তাআ, অর্থাৎ আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা প্রচেষ্টা করো। কিন্তু এই ওসিলাকে বর্তমানে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়। যেমন বলা হয়, যেভাবে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতে হলে ভায়ার প্রয়োজন হয়, মিডিয়ার প্রয়োজন হয়, মাধ্যমের প্রয়োজন হয়, অমুক নেতা তমুক নেতা এরকম এরকম করে পৌঁছায়, ওইভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হলে অমুক ওলি, অমুক পীর, অমুক দরবেশ, এদের মাধ্যম নিয়ে দোয়া করতে হবে আর আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হবে। সবাই একবার বলি নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আল্লাহ কারো মুখাপেক্ষি? কোন সৃষ্টির মুখাপেক্ষি? আরশের মুখাপেক্ষি? কুরসির মুখাপেক্ষি? সাত আকাশ সাত জমিনের মুখাপেক্ষি? জিব্রিল আলী ইসলামের মুখাপেক্ষি? মালাকুল মৌত আলী ইসলামের মুখাপেক্ষি? ইসরাফিল আলী ইসলামের মুখাপেক্ষি? যেসব ফেরিস্তা আল্লাহর আরশ বহন করে আছেন তাদের মুখাপেক্ষি? কোন সৃষ্টির মুখাপেক্ষি না। তাই রব্বুল আলামিন নিজে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, আল্লাহ এক একক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন বরং সমস্ত সৃষ্টি তার মুখাপেক্ষী, আল্লাহুস সামাদ। তাহলে যে ব্যক্তি বা যারা এরকম উদাহরণ দেন তারা রব্বুল আলামিনকে সৃষ্টির সাথে তুলনা দিল। আল্লাহ আমাদের হেফাজত করুন, বুঝার তৌফিক দিন। ভাইরা, কারো সাথে হিংসা নেই, বিদ্বেষ নেই। রব্বুল আলামিন যাকে হিদায়ত দেয় সেই হিদায়ত পায়, কিন্তু আমাদেরকে চেষ্টা করার, চেষ্টা প্রচেষ্টা করার দরকার। ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, আমাদের উচিত আমরা চেষ্টা করব। আমরা যদি অগ্রসর হই আল্লাহর পথে, আল্লাহ পাক আমাদেরকে তার পথে এগিয়ে যাবার তৌফিক দিবেন। কিন্তু আমরা যদি বলি না বাবা, যে পথে বাপদাদের দিকে পেয়েছি সে পথেই থাকব, তাহলে কি আপনি হক পাবেন? আল্লাহ পাক বলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون যখন তাদেরকে বলা হয় আল্লাহ পাক যা নাজিল করেছেন, ইত্তাবিউ মা আনজালাল্লাহ, আল্লাহ যে কোরআন নাজিল করেছে সেই কোরআনের অনুসরণ করো, তখন তারা বলে না না, তোমার কথা ঠিকই আছে, তোমার বক্তব্য ঠিকই আছে, তোমার কিতাব ঠিকই আছে, তোমার সুন্নাহ ঠিকই আছে, সবই ঠিক আছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঠিকই আছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আস-সাদিকাল মাসদূক, সত্যবাদী এবং সত্যবাহিত, সত্যায়িত, তিনি ঠিকই আছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হচ্ছেন আল আমিন, তিনি বিশ্বাসী, ঠিকই আছেন। কিন্তু বাবা, তোমার সব কথা মানা যায় না, আমরা আমাদের বাপদাদের পথ আমরা পরিত্যাগ করতে পারি না, তোমার সব কথা মানব কিন্তু যে পথে আমাদের বাপদাদা ছিলেন সে পথ আমরা পরিত্যাগ করতে পারি না। এটা কার কথা ছিল? মুশরিকদের কথা ছিল, মক্কার মুশরিকদের কথা ছিল। আর এই জমানার মুশরিকদের সেই কথা বলছে না, হঠাৎ করে তুমি এসেছ কোত্থেকে? বুখারী শরীফের হাদিস নিয়ে এসছ, মুসলিমের হাদিস নিয়ে এসছ, বলছো অমুক কিতাবের সহি হাদিস আছে, অমুক কিতাবের সহি হাদিস আছে, আমরা যে পথে আছি সে পথ তোমরা, সে পথে তোমরা, তুমি আমাদেরকে না ডেকে তোমার মনোনীত পথে আমাদেরকে ডাকছ না, আমি মানবো না, আমরা মানবো না, তোমার কথা মানবো না। তোমার কথা যদি বুখারীর পক্ষেও হয়, সহি হাদিসের পক্ষেও হয়, তবুও আমরা মানবো না, কারণ আমরা আমাদের বাপদাদাদেরকে এ পথে পেয়েছি। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু যারা সত্যিকারের অর্থে, যেসব যুবকেরা যদি কেউ এখানে থাকেন, অন্য মনে করেন আমরা বাপদাদাদের পথে চলি, এরকম যদি কেউ থাকে, আমি আপনাকে বলছি আপনি একটু যাচাই করুন, আমাদের আদর্শ কি বাপদাদা না আমাদের আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আসেন বসিরা, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, ইমাম কাতাদা বলছেন ওসিলা মানে আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম। এগুলো কি? নেক আমল করা, ইমান আনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা অনুযায়ী চললে, আমরা যদি অল্প আমল করি তাহলে এর মাধ্যমে আমরা জান্নাত লাভ করব, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকায় হয়। আর যদি 10,000 আমল করি, সারা রাত নফল ইবাদত করি, আর সারা রাত জিকির করি, সারা রাত দরুদ পড়ি, হায়রে হায়রে সময় নাই, শুধু ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি নিয়ে বসে থাকি, শুধু আল্লাহুম্ম সাল্লি আলা মুহাম্মদ নিয়ে বসে থাকি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর তরিকায় নাই, ওয়াল্লাহিল আযীম, আল্লাহর কসম খেয়ে বলছি এই আমল আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। এটা নবীর ফরমান, এটা হচ্ছে আসল দলিল, আমলের দলিল। যদি তুমি এমন আমল করো যে আমলের পক্ষে আমাদের নির্দেশ নেই, আমার হুকুম নেই, আল্লাহর হুকুম নেই, এই আমল যদি তুমি করো এটা কখনো আল্লাহ পাক কবুল করবে না। তাই যদি কোনো ব্যক্তি কোনো আমল করে, আর আমল করে আপনাকে বলে তুমি যে বলছো এটা বেদাত কিরকম দলিল দাও, আপনি বলবেন এই এই হাদিস যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো আমল তুমি করতে পারবে না দলিল ছাড়া, যদি দলিল ছাড়া কোনো আমল হয় এটা আল্লাহ পাক কবুল করবে না। ভাইরা আমার, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা وابتغوا إليه الوسيلة তো সাধারণত মানুষেরা এই যে দোয়ায় ওসিলা গ্রহণ করে, কিছুটা প্রমাণ আছে নিয়মতান্ত্রিক। যেমন রব্বুল আলামিন বলেছেন সূরাতুল আরাফে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, আল্লাহ পাকের যত নাম সবই ভালো, সবই সুন্দর। বলেন তো আল্লাহ নাম সুন্দর কিনা, আর রহমান নাম সুন্দর কিনা, আর রহিম নাম সুন্দর কিনা? আল্লাহ হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির। সুবহানাল্লাহ, হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি। আলিমুল গায়ব ওয়াস শাহাদা কে? আল্লাহ, আর কেউ না। মানে উপস্থিত অনুপস্থিত, হাজির গায়ব সবকিছুর জ্ঞান যিনি রাখেন তিনি হচ্ছেন আল্লাহ। আলিমুল গায়ব ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। রব্বুল আলামিন সূরাতুল হাদিদে বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ্জাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের সব নামই সুন্দর। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম। তোমরা এই সব নামের ওসিলায় আল্লাহকে ডাকো, তো আল্লাহর নামের ওসিলায় ডাকো, আমরা ডাকি না? তুমি তোমার নিজ মন গোড়া ওসিলা নিয়ে ডাকো, এটা হয় না। কোরআন এবং সুন্নাহ দ্বারা যেগুলি প্রমাণিত রয়েছে এর মাধ্যমেই তুমি ইবাদত সম্পাদন করতে হবে। রবকে ডাকো, তুমি বলো ইয়া রব, হে রব, হে সৃষ্টিকর্তা, হে পালন কর্তা, তুমি আমার রব, তুমি আমার পালন কর্তা, তুমি আমার মালিক। আপনি দোয়া করবেন রবের কাছে, ইয়া রব, তুমি আমার রব, তুমি আমাকে উদ্ধার করো, তুমি তুমি আমি আল্লাহ, আমি অসুস্থ হয়ে পড়েছি, তুমি আমার অসুস্থতা দূর করে দাও, আমাকে আরোগ্য দান করো। আপনি বলবেন আপনার রবকে, আর কাউকে বলবেন? আর কাউকে বলবেন না, ডাকবেন রবকে, রবের নামের ওসিলা নিয়া, ইয়া রব। আল্লাহকে বলবেন ইয়া শাফি, তুমি আমাকে শিফা দাও। শিফা দানকারী আল্লাহ, আর কেউ না, কোনো বাবা না, দাদা না, বউ কথিত গৌস না, কুতুব না, খবরদার শিরক। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াযারুল লাযীনা ইউলহিদূনা ফী আসমাইহি সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন। যারা আল্লাহর নামে বক্রতা অবলম্বন করে ওদের পথ তোমরা পরিহার করো, এদের সাথে তোমাদের কোন সম্পর্ক নাই। যারা আল্লাহর নামকে নিয়মতান্ত্রিক মানে, আল্লাহর নাম সমূহকে, ওদের সাথে তোমরা সম্পর্ক স্থাপন করো। আমি বলি আল্লাহ পাকের যত নাম আছে যেভাবে আছে ওইভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে। নামের সাথে যে অর্থ রয়েছে সে অর্থকে আল্লাহ পাক এই অর্থের সাথে পরিপূর্ণরূপে যে অর্থ রয়েছে এই গুণে গুণান্বিত হচ্ছেন রব্বুল আলামিন। কিন্তু আমাদের মধ্য থেকে অনেকের নাম হয়তো করিম, কিন্তু হয়তো সে করিম না, হয় না? আল্লাহ কি আল করিম, আল্লাহ কিন্তু দয়াশীল। আল্লাহর নাম আর রহমান, আল্লাহ দয়াশীল, আর রহিম, আল্লাহ আল গফুর, আল্লাহ আল করিম, এরকম যত নাম রয়েছে এই গুণে নামের যে অর্থ এই গুণে গুণান্বিত হচ্ছেন রব্বুল আলামিন। তাই এই সব নামের ওসিলা নিয়ে তোমরা আল্লাহর কাছে চাও। আপনি বলবেন ইয়া রহমান, তুমি আমার উপর রহম করো, ইয়া গফুর, হে ক্ষমাশীল, তুমি আমাকে ক্ষমা করো, এরকম ইয়া রাজ্জাক, তুমি আমাকে রিজিক দান করো। ঠিক আছে, আমাদের রিজিক দাতা আল্লাহ, আর কেউ আমাকে রিজিক দিবে না, অমুক আর তমুক দিবে না। আপনি যদি আল্লাহর পথে চলেন আল্লাহ পাক আপনাকে এমন ভাবে রিজিক দিবে যেটা আপনি কল্পনাও করতে পারেন না। তাই ওসিলা, আল্লাহর নাম সমূহের ওসিলা নিয়ে দোয়া করা জায়েজ, বরং রবের নির্দেশ। সুবহানাল্লাহ। আচ্ছা আসেন, রবের গুণাবলী নিয়ে গুণাবলী যেগুলো, যেমন আল্লাহর রহমতের ওসিলা, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, বলতেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, হে হাই, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, হে স্থায়ী এবং অপরকে স্থায়িত্ব দানকারী, তোমার রহমত দ্বারা আমি তোমার কাছে উদ্ধার প্রার্থনা করছি। তাহলে আল্লাহর রহমতের, আল্লাহর একটি গুণের, আল্লাহর একটি গুণের ওসিলা নিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং, তো আমাদের জন্য রব্বুল আলামিনের গুণের ওসিলা নেওয়া কি জায়েজ হবে না? অবশ্যই হবে। পার্থক্য একটাকে আরেকটার সাথে মিলিয়ে দিবেন না। আসেন ওসিলা, আপনি আল্লাহর জাতির উপর ঈমান এনেছেন, আল্লাহর জাতির উপর যে ঈমান এনেছেন, আপনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এনেছেন, এর ওসিলা নিয়ে আল্লাহর কাছে চাইতে পারেন। আল্লাহ বলছেন সূরা আলে ইমরানে, বলছেন কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিন ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারা ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা إننا آمنا فاغفر لنا ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار قلنا انت كار كلام كنو مانوشير كلام কোনো সৃষ্টির কালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালাম না, এটা হচ্ছে আল্লাহর কালাম। কত সুন্দর লাগে, আপনি কোরআন একে একে পড়েন দেখবেন ভালো লাগে না, একটু মনোযোগ সহকারে পড়বেন দেখবেন মন বসবে, অর্থ না জানলেও দেখবেন কান্না আসবে। মনোযোগ সহকারে আল্লাহর কালাম পড়লে অর্থ জানেন না তবুও কান্না আসবে, কারণ এটা হচ্ছে আল্লাহর কালাম। সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন দালিকুম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন আমি কি তোমাদেরকে এই সব যে পার্থিব ভোগ বিলাসের উপায় আর উপকরম এর পূর্বে উল্লেখ করেছেন এগুলি থেকে উত্তম জিনিস সম্পর্কে আমি তোমাদেরকে কি বলে দেব না? কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন দালিকুম, বলছেন লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাত, যারা আল্লাহকে ভয় করে চলবে তাদের জন্য রয়েছে জান্নাত সমূহ। সুবহানাল্লাহ, জান্নাতে যেতে চাই, যদি জান্নাতে যেতে চান তাহলে নবীর তরিকায় আমল করতে হবে। কার তরিকায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমল করতে হবে। অমুক আলিম আর অমুক বুজুর্গের তরিকায় আমল করলে হবে না, কারণ আমাদের একমাত্র আদর্শ হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আলে ইমরানে রাব্ব বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, প্রসিদ্ধ আয়াত, সবাই এটাই বলে, যারা সুন্নি তারাও বলে, যারা বেদাতি তারাও বলে, যারা সুফি তারাও বলে, যারা শিয়া তারাও বলে, সবাই এই আয়াতটি পেশ করে। কিন্তু বাস্তব দিক দিয়ে কারা সত্যিকারের অর্থে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণ করে চলছে সে ব্যাপারে তো আমাদেরকে দেখাশোনা করা উচিত না, এমনি অন্ধ হয়ে চলবো না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বয়ং রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী তুমি বলে দাও যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমার অনুসরণ করো। আমার অনুসরণ বলতে কার অনুসরণ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, তকলিদ না। এই জিনিসটা বুঝবেন, তকলিদের কথা বলা হয়নি, ইত্তেবায়ের কথা বলা হয়েছে। কোরআন এবং সুন্নাহ যাচাই করে দেখুন, কোন শব্দ কোন রকম তকলিদ শব্দ নাই, এসেছে ইত্তেবা। ইত্তেবা করবেন বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, এমনি ভাবে হয়তো কেউ বলে আগুন শুদ্ধ নাই মজুদ ইতাআত রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এরপরে আয়াতে আল্লাহ বলছেন আপনি বলুন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, যদি ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা সত্যিকারের অর্থে আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমার অনুসরণ করো, যদি তোমরা আমার অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আর তোমাদের পিছনের সমস্ত খাতা কুচুরি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা এই গ্যারান্টি আর কেউ দিতে পারবে? এই গ্যারান্টি কে দিল? স্বয়ং রব্বুল আলামিন দিয়েছেন। এবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করেননি, আপনি যদি ওই আমল করেন তাহলে কি নবীর অনুসরণ হলো? যে আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আর আপনি ওই আমল করলেন না তাহলে কি নবীর অনুসরণ করলো? শুধু দাবি করলে হবে না, আই এম সুন্নি বললে হবে না। যদি বাস্তবতা পাওয়া যায় তাহলে আপনি ইউ আর সুন্নি, আর যদি বাস্তবতা না পাওয়া যায় তাহলে ইউ আর বেদাতি, ইউ আর ইনোভেটর, ঠিক না? ঠিক, যদি বাস্তবতা পাওয়া যায় তাহলে আপনি হচ্ছেন সুন্নি, বাস্তবতা নাই আপনি হচ্ছেন বেদাতি। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আসেন ইমান, আল্লাহর প্রয়াত ওই আগের আয়াত যে বলেছিলাম, বলছেন লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, যারা আল্লাহকে ভয় করে চলে তাদের জন্য রয়েছে জান্নাত সমূহ, জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তোমরা জান্নাতের কথা চাইবে আল্লাহর কাছে, জান্নাতুল ফিরদাউসের কথা চাইবে, বলবে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা জান্নাতাল ফিরদাউস, কারণ জান্নাতুল ফিরদাউস হচ্ছে সব কোটি জান্নাতের উপরে। আওসাতুল জান্নাহ ওয়া আলাল জান্নাহ, আর ওখান থেকেই সব অন্য সব জান্নাতে সবকিছু সাপ্লাই করা হয়। এবারে আপনি যখন আল্লাহর কাছে চাইবেন, বলবেন ও আল্লাহ আমি তোমার কাছে জান্নাতুল ফিরদাউস চাই, বড় বলবেন, শুন ছোট বলবেন না, শুধু জান্নাত বলবেন না, বলবেন জান্নাতুল ফিরদাউস চাই, আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসবাসীদের অন্তর্ভুক্ত করুন, আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসবাসীদের অন্তর্ভুক্ত করো, আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসবাসীদের অন্তর্ভুক্ত করো। একটি রেওয়ায়েত আছে সহিহ হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি রবের কাছে তিনবার জান্নাতের কথা চায়, বলে আল্লাহ তুমি আমাকে জান্নাতি বানিয়ে দাও, রব্বুল আলামিনের দরবারে সরাসরি জান্নাত আবেদন করে, ও আল্লাহ এই ব্যক্তির ঠিকানা আমার মধ্যে বানিয়ে দাও, চাইবেন রবের দরবার, রবের কাছে চাইবেন, আর কারো কাছে চাইবেন না, অমুক আর তমুকের কাছে চাইবেন না, চাইবেন রবের কাছে, দেখবেন আপনি জান্নাতি হবেন ইনশাআল্লাহ। জাহান্নাম থেকে এই হাদিস এসছে, আল্লাহ রসুল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোন ব্যক্তি তিনবার জাহান্নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় চায়, কয়বার, তাহলে জাহান্নাম আল্লাহর দরবারে বলে আল্লাহুম্মা আইদুহু মিনান নার, অথবা আল্লাহুম্মা আইদুহু মিন্নি, ওয়াল্লাহ সে যেভাবে তোমার কাছে আশ্রয় চাইছে, আশ্রয় চেয়েছে আমার থেকে, মৌলা তুমি তাকে আমার থেকে আশ্রয় দিয়ে দাও, সুবহানাল্লাহ, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনান নার। আচ্ছা বলেন তো আরবি বলা শর্ত নাকি দোয়ার জন্য? অনেকে মনে করে মনে হয় শুধু আরবি বলতে হয়, এটা আমার শুনতে হয়, সালাতের যেসব আজকার রবি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত ওগুলো তো আরবিতেই বলবেন, বাকি কেন আপনি আরবিতে বলবেন না, আজ বাংলায় বলবেন না, দলিল খেয়াল করতে হয়। আমি আপনাদেরকে বলি, আল্লাহ শুধু সৌদির লোকজনের জন্য, আল্লাহ শুধু মিশরি লোকজনের জন্য না, সমস্ত সৃষ্টির জন্য, আমাদের জন্য, বাংলাবাসীদের জন্য, কেরালাবাসীদের জন্য, কেরালাবাসী কেরালা ভাষা হয়তো আপনার এখানে থাকেন অনেকে শুনেননি, কিন্তু যারা বাইরে আছেন ওরা হয়তো শুনে, যারা সৌদিতে অথবা লন্ডন আমেরিকায় থাকে সে দেখতে পায় কত হার্ড ভাষা, আপনি কিছুই বুঝবেন না, হ্যাঁ এন্দে সুমা সুগমানু সুগম নিয়ে বড় বয় বুঝতে পারছেন, হ্যাঁ কেরালা ভাষা। আচ্ছা বলেন তো আপনি কিছু বুঝলেন? কিছুই বুঝতে পারছেন না। আমি যদি বলি হাউ আর ইউ বুঝবেন? হ্যাঁ বুঝবেন না, কারণ এটা ইংলিশ, হোয়াট ইজ ইউর নেম, ঠিক না, বুঝবেন যেহেতু ইংলিশ আন্তর্জাতিক ভাষা, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আপনি বুঝবেন, কিন্তু যদি কেরালা বলা হয় তো আপনি কি বুঝবেন? কিছুই বুঝবেন না। কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমার রব কি কেরালা বুঝে না, আমার রব কি বাংলা বুঝে না, আমার রব কি সিলেটি ভাষা বুঝে না, আমার রব কি চিটাঙ্গিয়া ভাষা বুঝে না, আমার রব কি লক্ষ্মীপুরের ভাষা বুঝে না, আমার রব সব ভাষা বুঝে, বলেন সুবহানাল্লাহ, আমার রব সমস্ত ভাষা বুঝে, যত ভাষা আছে সব ভাষার সৃষ্টিকর্তা হলেন আমার রব, তাহলে আল্লাহর কাছে বাংলা ভাষায় চাইতে কি লজ্জা, সিলেটি ভাষায় চাইতে কি লজ্জা, তফ করছো বাংলা ভাষায় চাইতে কি লজ্জা। আমি আমার শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করেছিলাম, শেখ ইবনে উসাইমিন আমরা তো অনেকে বাংলা, অনেকে কেরালা, অনেকে তামিল, অনেকে পাকিস্তানি, অনেকে এরকম এরকম, আমরা তো আর এত আরবি জানি না, আমি যা জানি, আমি আমার কথা বলি না, অনেক আলহামদুলিল্লাহ আমি তো অনেক আরবি জানি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক দোয়া জানি, অনেক আরবি ভাষায় কথাও বলতে পারি, আপনারা জানেন না, কিন্তু যখন আমি দোয়া করি রবের কাছে, আরবিতেও দোয়া করি, বাংলা ভাষায়ও দোয়া করি, যখন বক্তব্য রাখি বাংলা ভাষায়, আর একা একা একদম সিলেটি কাঁচা ভাষায় দোয়া করি, দেখবেন তো আপনি আপনার আম্মার সাথে কোন ভাষায় কথা বলেন, বড় শিক্ষিত হয়ে গেলে যদি আপনার আম্মা গ্রামীণ হন, ওহা উনি যদি শিক্ষিত হন তাহলে এটা খুব বিরল, আর না সাধারণত আপনার আম্মার সাথে ওই একদম ওই মায়ের কোলে থেকে আপনি যে ভাষা শিখেছিলেন, কিতা রে বাবা বাল্লা আসনি রে বা, ঠিক না, এরকম শিখেছেন বাবা কোথায় হই যেই রে সিলেটি ভাষা, ঠিক না, আলহামদুলিল্লাহ আদরের ভাষা, আপনার আম্মার সাথে আপনি যে ভাষায় কথা বলবেন ওই ভাষায় আপনার রবের সাথে আপনি কথা বলুন। আমি আপনাকে বলছি আপনার মা আপনার সাথে যতটুকু আদর রাখে, আপনাকে যতটুকু আদর করে, এর সাথে এর থেকে কোটি কোটি বেশি গুণ, কোটি কোটি গুণ বেশি রব্বুল আলামিন আপনি মুসলমান হলে, আপনি তার সৃষ্টি হলে আপনাকে এরকম আদর করে, মায়ের আপনার মায়ের সাথে যতটুকু আদর রয়েছে এর থেকে বেশি বেশি বেশি অনেক অনেক গুণ বেশি রব্বুল আলামিন আপনাকে আদর করেন। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রব্বুল আলামিন 100টি রহমত সৃষ্টি করেছেন, কয়রা দয়া 100টি, 100 মার্সি, 100টি মার্সি দয়া রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আর এই 100টি রহমতের মধ্যে একটি রহমত সমস্ত সৃষ্টির মধ্যে বণ্টন করে দিয়েছে, যার ফলে মা বাচ্চাকে আদর করে, বাচ্চা মাকে আদর করে। সুবহানাল্লাহ। দেখেন তো আমার বয়স এখন কম নাকি অনেক হয়ে গেছে, এই যে ছোট বাচ্চা, আমার বাচ্চা অথবা আরো যারা আছে এখানে, সে যখন তার মায়ের কাছে যায় বলে আম্মা, আদর কিরকম লাগে তার? আচ্ছা আপনি বুড়ো হয়ে গেছেন, বয়স্ক হয়ে গেছেন, এই যে মুরব্বী, হ্যাঁ হয়তো কত বছর হয়, 70? জি 70। আচ্ছা 70 বছর। দেখেন তার আম্মা আব্বা থাকি আছেন কিনা আমি জানি না, নাই। আচ্ছা যখন তার মায়ের কথা তার স্মরণ হবে, আম্মা, কত আদর একদম মনে মনে লাগায় কিনা? বুড়া, গত বছর আমার সাথে এক ব্যক্তি হজে গেলেন, তার বয়স হচ্ছে 73 বছর, মুরব্বী মানুষ, বয়স্ক। আমি সবাইকে জিজ্ঞেস করছি কার কার মা আছেন, বাপ আছেন, হাত তুলেন স্বাভাবিক। আমি তো একদম নিশ্চিত এই ব্যক্তির, এই ব্যক্তির বয়স 73, তার মা বাপ মারা গেছে, একে আর কি জিজ্ঞেস করবেন? বাচ্চাদেরকে জিজ্ঞেস করি, কম বয়স্কদেরকে জিজ্ঞেস করি, অনেকে বলল আমার মা নাই, আমার বাপ নাই, কেউ কেউ বলছে আম্মা আছেন, বাপ নাই, কেউ কেউ বলছে মা আছেন, বাপ আছেন, সবই আছেন। মুরব্বি সে দাঁড়িয়ে বলছে শুনেন হুজুর, আমার আম্মাও আছে, আব্বাও আছে। সুবহানাল্লাহ। বয়স কত মুরব্বির? বয়স 73, 73 ইয়ার্স, বুঝছেন তো, 73, 73 বুঝছেন, 73 বছর, সিলেটি ভাষায় 73 বছর। সুবহানাল্লাহ বিহামদি, 73 বছর বয়স, কিন্তু তার আম্মা আব্বা আছেন। জিজ্ঞেস করলাম আপনার আম্মা আব্বার বয়স কত, বলছে আম্মার বয়স কত, এরকম জানি বললো তার বাপের বয়স নাকি 100 পার হয়ে 110, আর মা হয়তো কাছাকাছি হবে 98, 100 এরকম হবে। সুবহানাল্লাহ বিহামদি। যাই হোক, দেখেন আমি আমার আম্মার সাথে, আম্মা জিন্দা আছেন আলহামদুলিল্লাহ, আব্বা মারা গেছেন, সৌদিতে যখন কথা বলি আম্মা বলি, এত ভালো লাগে বলার মতো না। সুবহানাল্লাহ। আচ্ছা দেখেন তো আপনার আম্মাকে আম্মা বললেন, এত আদর লাগলো যখন রবকে রব বলেন, তখন কেন আদর লাগে না? ও ভাই, আমরা বেদাত করব না, শিরিক করব না, কিন্তু যেসব ক্ষেত্রে রবকে স্মরণ করতে হয় সুন্নত তরিকায় তো স্মরণ করবেন, রবকে ডাকবেন, কেঁদে কেঁদে ডাকবেন। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাত দল মানুষকে কাল কিয়ামতের দিন রব্বুল আলামিন তার নিজ বিশেষ ছাউনির নিচে আশ্রয় দিবেন। সহি তিরমিজির রেওয়ায়েত এসছে আল্লাহর আরশের ছায়া নিচে আশ্রয় দিবেন। এদের মধ্যে থেকে এক দল হলেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, ওই ব্যক্তি যে নির্জনে বসে রবকে ডাকলু, রবকে স্মরণ করল আর দু নয়ন দিয়ে পানি ভাসালো। সুবহানাল্লাহ। দু চোখ দিয়ে পানি ভাসালো। ভাই আমার, আমরা বেদাত করি না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত তরিকায় চলবো, কিন্তু বেদাত না করে তো আমাদের উচিত রবকে ডাকা, সব সময় যেন আমাদের ভিতরে রবের খৌফ থাকে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর রিওয়ায়াত, আব্দুল্লাহ বিন শিখির বলেছেন, এক সাহাবি তার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন শিখির রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় গেছেন, তিনি সেজদায় এভাবে কাঁদছিলেন যেভাবে গরম পানি যখন ফুটে তবে তখন কিরকম আওয়াজ হয়, ওই রকম আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদার অবস্থায় কাঁদছিলেন। তো আমি বলি ভাই আমার নবী যদি কাঁদেন তাহলে আমাদের জন্য কাঁদা কি জরুরি না? আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনানি লা তারিজানিন নার, দুই চোখ জাহান্নামের আগুনে প্রবেশ করবে না, এর মধ্যে থেকে এক চোখ হচ্ছে আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, দে যে তু চোখ আল্লাহর ভয়ে কাঁদে ওই চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না। তাই মাঝে মধ্যে কাঁদবেন, রবকে বলবেন ও রব তুমি আমাকে হেদায়েত দাও, রব এইসব লোকজন তো সুন্নতের উপর আমল করছে না, মৌলা আমি যখন তাদেরকে সুন্নতের কথা বলি তখন তারা আমাকে বলে গুমরাহ তুমি হয়ে গেছো, বলে কিনা? এই তো আজকে একটু আগে আমাকে এক ভাই বললেন, এই আমার ভাই মৌজুদ, যখন বলা হয় ভাই তুমি সুন্নতের উপর আমল করো তখন সে বলে তুমি গুমরা হয়ে গেছো। আমার কথা নাকি বলেছে, ও তো এসছে সৌদি থেকে, সে একটি গুমরা, আরো লোকজনকে গুমরা করার চেষ্টা করছে, বলে কিনা? আমাদের দোষ, আমাদের নিজেদের দোষ আছে, আমরা তাদেরকে বলবো আর রবকে বলবো রব তুমি তাদেরকে হিদায়াত দাও, রব তুমি তাদেরকে সুন্নতের উপর আমল করার তৌফিক দান করো, রব তুমি তাদেরকে বেদাত পরিত্যাগ করার তৌফিক দান করো, রব তুমি তাদেরকে শিরিক পরিত্যাগ করার তৌফিক দান করো। কারণ আমাদের কে আছেন? আল্লাহ। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা সবাই জানেন সেই বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে যত যুদ্ধ হয়েছে তায়েফের সেই প্রাঙ্গণে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবকে বলেছেন রব তুমি আমার উম্মতকে হিদায়াত দাও। এটা হচ্ছে আসল জিনিস। আপনি শুধু বলবেন, দলিল পেশ করবেন, ইট ইজ নট সাফিসিয়েন্ট। আপনার জন্য উচিত আপনি তার জন্য রবের কাছে দোয়া করা। ইনশাআল্লাহ এই সিলেটের মাটিতে একদিন এরকম আসবে ইনশাআল্লাহ তাআলা, আমি জিন্দা থাকি বা না থাকি, আমরা এখানে, আমরা এই প্রজন্ম জিন্দা থাকি বা না থাকি, আমার পরিপূর্ণ বিশ্বাস এক জামানা আসবে সারা সিলেটের মাটিতে ইনশা আল্লাহ সুন্নতের ঝান্ডা বুলন্দ হবে। যারা এখানে এসেছিলেন দিনের ঝান্ডা বুলন্দ করার জন্য, ওরা হয়তো সঠিক ছিলেন, কিন্তু পরবর্তীতে লোকজন এদের নাম নিয়ে কত শিরক আর বেদাত করছে। ভাই আমি কথা বলছিলাম যে আমরা যে ইমান এনেছি সেই ইমানের ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারি। রব এরপরে বলেছেন والله بصير بالعباد الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار। আল্লাহ তার নেক বান্দাদেরকে দেখছে। শুনেন, আল্লাহ বলছে আমি আমার বান্দাদেরকে দেখছি, তারা কি করছে না করছে দেখছি, তাদের দিকে আমি রহমতের দৃষ্টি ফেলছি। আমার নেক বান্দারা কারা? আল্লাহ বলছে আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইন্নানা আমান্না, যারা বলে হে রব আমি তো, আমরা তো ঈমান আনলাম, হে রব তুমি যে আমাদের রব, তুমি যে আমাদের সৃষ্টিকর্তা, তুমি যে আমাদের পালনকর্তা, এই হিসাবে আমরা তোমার উপর ঈমান এনেছি, অতএব ফাগফির লানা যুনুবানা তুমি আমাদের খাতা কুচুরি মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছে, আমরা তো বুঝি না রব যে দোয়া শিক্ষা দিয়েছে এটা সর্বোত্তম কিনা। আচ্ছা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া শিক্ষা দিয়েছেন এটা সর্বোত্তম কিনা? ওইসব দোয়া না করে ওগুলো থেকে আমরা বাংলা করি অসুবিধা নেই, কিন্তু আপনি নিজ পক্ষ থেকে বলবেন অমুক পীর বাবা দোয়া করেছিল এটা করব, অমুক পীর বাবা এই জিকির শিক্ষা দিয়েছিল এই জিকির করব, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আমরা জিকির সম্পাদন করছি না, সকাল সন্ধ্যার জিকির নিয়মতান্ত্রিক আদায় করছি না, ফরজ সালাতের পরে যে সব জিকির আজকার হয় ওগুলি আদায় করছি না, সত্য না মিথ্যা? তাই আমাদেরকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আসতে হবে। আচ্ছা আমি বলছিলাম যে ঈমান যে আমরা এনেছি এই ঈমানের ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করা যায়। আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইন্নানা আমান্না, তারপরে কি? ফাগফির লানা যুনুবানা, হে রব আমরা ঈমান এনেছি অতএব তুমি আমাদের খাতা কুচুরি মাফ করে দাও, মৌলা তুমি আমাদের শিরক গুনাহ মাফ করো, বেদাত গুনাহ মাফ করো, যত রকমের হারাম কবিরা গুনাহ করেছি মৌলা সব খাতা কুচুরি তুমি আমাদেরকে মাফ করে দাও, ঈমানের ওসিলা নিয়ে দোয়া করা যায়, এটা কোরআন দ্বারা স্বীকৃত। আলহামদুলিল্লাহ আরেকটা একদম সুরে আল ইমরানি লাস্টে রব্বুল আলামিন তার নেক বান্দাদের গুণ উল্লেখ করেছেন, উলুল আলবাবদের আল্লাহ পাক বুদ্ধিমান লোকদের গুণাবলী উল্লেখ করতে গিয়ে তিনি বলেছেন তারা এই দোয়া করে, কয়েকটি দোয়া এর মধ্যে একটা, রব্বানা ইন্নানা সামিআনা মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। হে রব আমরা শুনতে পেয়েছি একজন ঘোষক ঘোষণা দিচ্ছে, একজন ঘোষক ঘোষণা দিচ্ছে, এই ঘোষক বলতে কে? বেশি স্পষ্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন তো আল্লাহ পাক তার উপর নাজিল করেছেন আর কোরআন প্রচার করেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রব্বানা إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ওই গুসক ঘোষণা দিচ্ছিল যে তোমরা সবাই তোমাদের রবের উপর ইমান আনো। অতএব হে রব, আমরা তো তার ডাক শুনে ইমান এনেছি, মৌলানা মৌলাই তুমি আমাদের খাতা কুচিরি মাফ করে দাও, আমাদের গুনা খাতা সব ধুয়ে মুছে পরিষ্কার করে দাও, আর যখন তুমি আমাদেরকে মৃত্যু দেবে নেককার বানিয়ে নে লোকদের সাথে তুমি আমাদেরকে মৃত্যু দান করো। কত সুন্দর দোয়া কিনা, আল্লাহু আকবার। তাহলে ইমানের উসিলা নিয়ে দোয়া, ঠিক আছে, তো ইমানের ওসিলা নিয়ে দোয়া করবেন। আচ্ছা আসেন, নেক আমলের ওসিলা নিয়ে দোয়া করা যায়, নেক আমলের ওসিলা নিয়ে দোয়া করা যায়। তার পক্ষে রওয়ায়াত আছে সহি বুখারী এবং মুসলিম, দ্বিতীয় খুতবায় পেশ করছি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলের নেক আমল কবুল করেন। আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ রূপে মেনে চলার তৌফিক দান করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের অনুকরণীয় অনুসরণীয় ব্যক্তি হিসাবে মানার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে মাফ করো, আল্লাহ আমাদের মা বাবাদেরকে মাফ করো, আল্লাহ আমাদের মা বাবাদেরকে মাফ করো, আল্লাহ আমাদের মা বাবাদেরকে মাফ করো, আল্লাহ আমাদের মা বাবাদের মধ্য থেকে যারা জিন্দা আছেন আল্লাহ তুমি তাদেরকে হায়াত তৈয়বা দান করো, আল্লাহ যারা মারা গেছেন তাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করো। হায় আল্লাহ আমাদের মা বাবাদের মধ্য থেকে অনেকে জানতেন না, হয়তো বিদাত করেছেন, হয়তো শিরিক করেছেন, জানতেন না, তাদের কাছে হক পৌঁছায়নি। মৌলা তুমি আমাদের মা বাবাদেরকে মাফ করো, মৌলা আমাদের মা বাবাদেরকে মাফ করো, আমাদের দাদা দাদি নানা নানি খেসাকারী আত্মীয় স্বজন সবাইকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, জিন্দা মুর্দা সবাইকে মাফ করো। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো, আখরাতে কল্যাণ দান করো, জাহান্নাম থেকে নিজাত দান করো। ওসল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। اللهم اكفني بحلالك. الحمد لله رب العالمين، وأصلي وأسلم على سيدنا نبي ونبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان الى يوم الدين. أما بعد، جسب عمل وسيلني دعا করা যায় অথবা যা কিছু ওসিলা নিয়ে দোয়া করা যায় এর মধ্যে থেকে কয়েকটি উল্লেখ করেছি। যে আল্লাহর নাম এবং গুণাবলীর ওসিলা নিয়ে দোয়া করা যায়, ইমানের ওসিলা নিয়ে দোয়া করা যায়, আর আরেকটি হল আমলের ওসিলা নিয়ে দোয়া করা যায়। কিন্তু 22 বছর পূর্বে কোন এক ব্যক্তি বক্তব্য দিতে গিয়ে ওই সময় আমলের ওসিলা নিয়ে আমল উল্লেখ করা হয়েছে। এইসব আমল সম্পর্কিত যেসব মানে হাদিস মানে এগুলির ওসিলা নিয়ে দোয়া করা যায় ওগুলো উল্লেখ করে সে পেশ করেছিল যে ব্যক্তির ওসিলা নিয়ে দোয়া করা যায়। নাউযুবিল্লাহ বলি, আমলের জন্য যেভাবে এসেছে ওইভাবে রাখতে হবে, আপনার পক্ষ থেকে বাড়াতে পারবেন না। যা তাইলে সংক্ষিপ্তাকারে হাদিসটি শুনি। আমার রবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, তিন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে বৃষ্টি আসলো, ঝড় তুফান আসলো। যেভাবে আপনাদের সিলেটে মনে হয় বাংলাদেশের মধ্যে থেকে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সিলেট, আর সিলেটের মধ্যে সবচেয়ে বৃষ্টিপাত হয় বেশি এই কোন জায়গায়, শ্রীমঙ্গল, তাই না? আপনারা সিলেটই ভালো লোক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের সকলকে আরো ভালো বানান। কিন্তু শিরক আর বেদাতের আড্ডাখানা বন্ধ করে দিতে হবে, বলেন ইনশাআল্লাহ। শিরক বেদাতের আড্ডাখানা বন্ধ করে দিতে হবে, ভয় করলে লাভ নাই। আজ যে আমাকে বলা হয়েছে গুমরা, আমি বলি আমি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের উপর থেকে যদি আমি গুমরা হই তাহলে কোনো বাধা নাই, কি বলেন আপনারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর সুন্নতের উপর আমল করলে মানুষ কি গুমরা হয় না? নবীর সুন্নতের অনুসারী হয়, তো আমাকে গালি দিলে কি হবে? শুনেন, আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেউ যদি কাউকে গালি দেয় এই গালি, অথবা কাফির বলল গুমরা বলল এই গালি ঘুরতে থাকে, এবারে দেখে এই গালি এর উপযোগী কে, যদি যাকে গালি দেয়া হয়েছে সে যদি এর উপযোগী হয় তার কাছে আসে, আর যদি সে এর উপযোগী না হয় তাহলে গালিদাতার দিকে ফিরিয়ে যায়, গালিদাতার দিকে ফিরে যায়। অতএব খবরদার, কাউকে কাফির বলতে নাই, কাউকে ইহুদি বলতে নাই, কাউকে নাসারা বলতে নাই, কাউকে গুমরা বলতে নাই, কাউকে ফাসিক বলতে নাই, খবরদার, জবান কন্ট্রোল রাখবেন, আমি আপনার ভাই হিসেবে বলছি, আপনি গালি দিবেন না, যদি আপনি আমাকে গালি দেন তাহলে কাল কিয়ামতের দিন আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা বলো তো গরিব কে। সহি মুসলিমের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা বলো তো গরিবকে। সাহাবে কেরাম সাধারণত আমরা যেভাবে উত্তর দিই, যার টাকা নাই পয়সা নাই, যার জমি নাই সম্পত্তি নাই, যার বিল্ডিং নাই, যে কোন রকম চলে, হ্যাঁ মানুষের কাছে হাত পাতিয়ে ছেলে, ও হচ্ছে গরিব। আমার নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শোনো আমার উম্মতের প্রকৃত গরিব হচ্ছে সে যে কাল কিয়ামতের দিন আসবে সালাতের ধনভাণ্ডার নিয়ে, যাকাতের ধনভাণ্ডার নিয়ে, সিয়ামের ধনভাণ্ডার নিয়ে, সদকার ধনভাণ্ডার নিয়ে, কিন্তু কাউকে গালি দিয়েছে, কিন্তু কাউকে কি করেছে, কিন্তু কাউকে গালি দিয়েছে, কারো উপর জুলুম করেছে, কারো উপর মিথ্যা অপবাদ দিয়েছে। রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন যে ওকে গালি দিয়েছে, মানে যাদেরকে সে গালি দিয়েছে তার ধনভাণ্ডার থেকে, নেকির ধনভাণ্ডার থেকে ওকে দিবেন, ওদেরকে দিবেন, পরবর্তীতে যখন তার নেকি আর থাকবে না, ওদের গুনাহ তার ঘাড়ে চাপিয়ে ওকে অধমুখ করে জাহান্নামে নিক্ষেপ করবেন। অতএব আমার ভাইরা যারা আমাদেরকে গালি দেন, খবরদার জিহ্বা কন্ট্রোল করুন, আমি আপনার ভাই হিসেবে বলছি, আপনি কাল কিয়ামতের দিন আপনার এই হাজির হবে এটা আমরা বরদাস্ত করতে পারি না। সত্য না মিথ্যা বলেন, আমরা চাই তুমি আমার আমার ভাই মুসলিম ভাই, তুমি জিহ্বা কন্ট্রোল করে কথা বলো, আমিও চাই না তোমাকে আমি কাফির বলবো, আমি এত তাড়াতাড়ি কাফির বলি না, আমি এত তাড়াতাড়ি ফাসিক বলি না, আমি হয়তো বলতে পারি তোমার মধ্যে বিদাত আছে, কিন্তু তোমাকে এত তাড়াতাড়ি আমি বিদাত দিয়েও বলবো না। ভাইরা আমার, আমাদের সকলকে সচেতন থাকতে হবে, একজনের সাথে কথা কাটাকাটি হলে আপনি তাকে এত তাড়াতাড়ি কাফির বলবেন না, কারণ কিছু মানুষ এরকম পাওয়া যায় যারা খুব মানে সরাসরি ডাইরেক্ট কাফির বলে দেয়, এরকম আছে কিনা, খবরদার জিহ্বা কন্ট্রোল রাখবেন, আল্লাহ আমাদের হেফাজত করুন। আচ্ছা, তিন ব্যক্তি একটি গুহায় গিয়ে আশ্রয় নিলেন, বৃষ্টি ঝড় তুফানের সময় আল্লাহর হুকুম হল, উপর থেকে একটি বিশাল পাথরখণ্ড পড়ে গেল ওই গর্তের গুহায়। আমরা বলি না গার, গারে হেরা, গারে সুর বলেন না, এক গর্তের গুহায় পড়ে গেল, গারের গুহায় পড়ে, মুখে পড়ে গেল, গুহার মুখে পড়ে গেল। আপনারা যারা মক্কা গেছেন, তায়েফ মক্কার আশপাশে, দেখবেন শুধু পাথরের পাহাড়, এত বড় পাথরখণ্ড বলার মতো না, তায়েফ গেলে সবচেয়ে বেশি দেখা যায়, সুবহানাল্লাহ, বিশাল, হয়তো কয়েক টন কয়েকশো টন ওজনের পাথর, কিন্তু কিরকম জানি অল্প কিসের উপর ভর করে বসে আছে, ও আর নড়ছে না, সুবহানাল্লাহ। এই পাথরকে কে টিকিয়ে রাখছে, আপনি না আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন যারা গেছেন মক্কায় দেখতে পাবেন, আমি যাই তো আমি দেখি অবাক, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, মক্কা ছাড়া মদিনা ছাড়া যদি অন্য কোথাও থাকে, অন্য কোন রাষ্ট্রে আপনারা যদি এরকম দেখে থাকেন, তাহলে এটা আপনারা নিজে দেখছেন, আমি যেটা দেখছি ওটা আমার কথা, আমি আমার দেখা কথা আমি বললাম। আচ্ছা, এবারে উপর থেকে পড়ে গেছে গুহার মুখে পাথর, পাথর তো আর বের হওয়ার না, তারা তিনজন পরামর্শ করলেন, তিন বন্ধু, দিনী বন্ধু, আলহামদুলিল্লাহ ভালো বন্ধু, তাই বন্ধুত্ব যার সাথে করবেন সেজন্য ভালো হয়, খারাপ লোকের সাথে বন্ধুত্ব করবেন না। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল মারউ আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে, বন্ধুর পথে থাকে, অতএব সে যেন দেখে কার সাথে সে বন্ধুত্ব করছে। অনেক সময় আছে আপনার বন্ধু ভালো নমাজি তো আপনি নমাজি হবেন, আপনার বন্ধু ভালো আল্লাহওয়ালা, আপনার বন্ধু তালিবুল ইলম, আস্তে আস্তে করে আপনিও তালিবুল ইলম হবেন, আর আপনার বন্ধু যদি হয় বেনমাজি বেরুজা, আপনি আস্তে আস্তে করে বেনমাজি বেরুজা হবেন, সত্য না মিথ্যা। আচ্ছা, আপনার বন্ধু ধূমপায়ী, ধূমপান করে, আপনি তার সাথে থাকেন, সে বলে আরে ভাই একবার খেয়ে নিস না, একবার খেয়ে নিস না, বলে বুঝছেন, একবার দিলে একটা ধূম, পরে একটা অভ্যাস হয়ে গেছে, মারধানি আরেকটা, অর্থাৎ দ্বিতীয়বার আরেকটা, তৃতীয়বার আরেকটা, এরকম করে করে পরে সরাসরি তাকে ধূমপাই বানিয়ে দিল। এই জন্য বন্ধুত্ব করবেন ভালো লোকের সাথে, খারাপ লোকের সাথে বন্ধুত্ব করবেন না। আমি বলি আমলি ক্ষেত্রে যদি ভালো বন্ধু দেখতে হয়, তাহলে আকিদাগত দিক দিয়ে কি ভালো বন্ধু দেখতে হয় না, স্পষ্ট কিনা, যদি আমলি দিক দিয়ে ভালো বন্ধু দেখতে হয়, তাহলে আকিদাগত দিক দিয়ে ভালো বন্ধু দেখা তো জরুরি ফরজ, সেদিকে আপনাদের সকল খেয়াল রাখা দরকার। আচ্ছা, তিন বন্ধু গেছেন বা তিন ভাই গেছেন গর্তে অনুপ্রবেশ করেছেন, উপর থেকে পাথর পড়ে গেল, এবারে তারা বলেন রবের কাছে, পরামর্শ করলেন, বলো দেহ আল্লাহ ছাড়া আমাদেরকে আর কেউ উদ্ধার করতে পারবে না, বাবা আব্দুল কাদের জিলানিও পারবে না, আলীও পারবে না, শাহজালাল বাবাও পারবে না, সাপরাও পারবে না, বায়াজিদ বুস্তামিও পারবে না, মুহিউদ্দিন চিশতিও পারবে না, শ্রী বিষ্ণুও পারবে না, কৃষ্ণ শ্রীকৃষ্ণও পারবে না, মহাদেবও পারবে না, কেউ পারবে না। যে পারবে তিনি হচ্ছেন কে? আল্লাহ। ফাইযা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তাই তারা তিনজন মিলে বলছেন তাহলে কি করতে হবে? আল্লাহই উদ্ধার করতে, আর কি উদ্ধার করতে পারবে না। এবারে আমাদের কাছে, আমরা তিন ব্যক্তি, অবশ্যই আমাদের কাছে কিছু নেক আমল আছে। এই তিন ব্যক্তির মধ্যে আমাদের প্রত্যেকের মধ্যে যে নেক আমল বেশি প্রিয় মনে করি, ওই আমলের ওসিলা নিয়ে রবের কাছে চাই। একজন বললেন, সংক্ষিপ্ত করে নিচ্ছে, বললেন হে রব, আমার দুই বুড়ো আম্মা আব্বা ছিলেন, মা বাপ ছিলেন, আমি প্রতিদিন তাদেরকে দুধ খাওয়াতাম, মাঠে কাজ করে আসতাম, বিকাল বেলা এসে দুধ দোহন করে সর্বপ্রথম আমি আমার আম্মা আব্বাকে খাওয়াতাম, তারপরে নিজে, তারপরে বাচ্চাদেরকে খাওয়াতাম, তারপরে আমি খেতাম। রব এই আমল ছিল আমার, প্রথমে আমি আমার আব্বা আম্মাকে খাওয়াতাম। সুবহানাল্লাহ, দেখছেন আম্মা আব্বা, হাই রে হাই, বড় দুঃখ লাগে। আজ আম্মা আব্বা হয়তো বয়স্ক হয়ে গেছেন, একটা কিছু হয়ে গেছে, ছেলে মা বাপকে ধমক দে, ছেলে মা বাপকে গালি দে, কি বলবো? আচ্ছা, ওই ব্যক্তি বলল, ও আল্লাহ, এরকম আমি সর্বপ্রথম দুধ দোহন করে আমার আম্মা আব্বাকে খাওয়াতাম, কিন্তু একদিন কাঠ কাটতে গিয়েছি বাগানে, কাঠ কাঠ উড়েছিলেন সম্ভবত, আস্তে আস্তে দেরি হয়ে গেছে, এসে দেখলাম আমার আম্মা আব্বা শুয়ে গেছেন, কিন্তু আমি আমার অভ্যাস অনুযায়ী আমি আম্মা আব্বার পায়ের কাছে বসে থাকলাম, তাদেরকে আমি ডাকিনি, কারণ যদি ডাকি ঘুম চুপ লেগে গেছে, যদি ডাকি তাহলে আম্মা আব্বার কষ্ট হবে, তাই আমি তাদেরকে ডাকিনি। আমার বাচ্চারা এসে আমার পায়ের কাছে এসে কাঁদছে, দুধ দাও, খাবার দাও, আমি খাবার দেইনি। আমার কথা হচ্ছে আমার আম্মা আব্বা আগে খাবেন, তারপর আমি আমার বাচ্চাদেরকে খাওয়াবো। সুবহানাল্লাহ। এরকম করে রব ফজর হয়ে গেল, যখন ফজর হলো, সময় সকাল হলো, তখন আমার আম্মা আব্বা উঠলেন, তখন আমি আমার আম্মা আব্বাকে প্রথমে দুধ খাওয়ালাম, তারপর আমার বাচ্চাদেরকে খাওয়ালাম, তারপরে নিয়মতান্ত্রিক নিজে খেলাম। আর যদি এই আমল ভালো হয় তাহলে তুমি এই আমলকে কবুল করে আজকে এই যে বিপদে আমরা পড়েছি এই বিপদ থেকে তুমি আমাদেরকে উদ্ধার করো। সুবহানাল্লাহ। পাথরটা একটু সরে গেল, ওই তিন ভাগের এক ভাগ সরে গেছি। সুবহানাল্লাহ। উদ্ধার করতা কে? বাবা সাজালাম, লালে লাল বাবা লালা, আল্লাহ উদ্ধার করতা। আমি কিন্তু ইসিলেটের লোক, বুঝতে পারছেন? আমরা বুঝবেন, এখানেই পড়েছি, সব জানি লালে লাল। আচ্ছা বোঝেন, পাথর একটু সরে গেল, আরেকজন দোয়া করলেন, ঘটনা বিস্তারিত বলবো না সংক্ষিপ্ত যেহেতু কম সময়, আরেকজন বললেন ও আল্লাহ, আমার একটি চাচাতো বোন ছিল, তার সাথে খুব খারাপ সম্পর্ক ছিল, এক পর্যায়ে গিয়ে আমি তাকে 120 দিনার দিয়েছি যেন আমি আমার কাম ভাব তার মাধ্যমে চরিতার্থ করতে পারি, নাউযুবিল্লাহ মিন দালিক। তো একবার সে এরকম বিপদের সম্মুখীন হয়ে সে আমার কথা মানলো, আর আমি তাকে 120 দিনার দিলাম, তারপরে আমি কুকাজে লিপ্ত হয়ে যাব। এমনি মুহূর্তে আমার চাচাতো বোন আমাকে বলে উঠল, ইত্তাকিল্লাহ ওয়ালা তাফদ্দুল খাতমা ইল্লা বিহাক্কিহি, তুমি আল্লাহকে ভয় করো, খবরদার তুমি আমার কুমারিত্ব নষ্ট করো না, নিয়মতান্ত্রিক আল্লাহর বিধান ছাড়া অন্যভাবে তুমি আমার কুমারিত্ব নষ্ট করো না। যখন সে বলেছে ইত্তাকিল্লাহ, তখন আমি ওখান থেকে কুকাজ থেকে উঠে দৌড়ে চলে গেলাম আর রবের কাছে, রব তোমার দিকে রুজু করলাম, আমার চাচাতো বোনকে যে টাকা পয়সা আমি দিয়েছিলাম তাও আমি ছেড়ে দিয়ে এসেছি, রব যদি এই আমল একমাত্র তোমার সন্তুষ্টি লাভের জন্য করে থাকি, রব তুমি আজকে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করো। সুবহানাল্লাহ। আপনারা কথা বুঝতে পেরেছেন? তাহলে হারাম কাজ ছাড়াও একটা নেক আমল, শয়তান আছে না কুকাজে যাওয়ার জন্য, আপনি বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আস্তাগফিরুল্লাহ, শয়তান পালাবে, শয়তান এখানে থাকবে না। আচ্ছা, পাথরখণ্ড আরেকটু সরে গেল তাই না? আরেকজন দোয়া করলেন, দেখেন আসলে কিন্তু প্রত্যেকটি ব্যাপারে যদি আমি আলোচনা করি অনেক সময় লাগবে। সুবহানাল্লাহ, কি বলবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর বিশেষ করে আমার যুবক ভাইয়েরা যারা, তোমরা ভালো করে বুঝো, তোমরা যদি সত্যিকারের যুবক হও, ভালো যুবক হও, তোমাদের যৌবনকাল যদি তোমরা আল্লাহর পথে কাটাও, আল্লাহর বিধান অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় তাহলে তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ অনুযায়ী কাল কিয়ামতের দিন তোমরা আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় পাবে। তাহলে আশা করি যুবকেরা রাজি আছো। যদি রাজি থাকো যুবকেরা, আমার ছোট ভাইয়েরা, আমার ভাতিজারা, আমার বন্ধুরা, আমার চাচারা যারা বড় বয়স্ক হয়ে গেছেন, আপনার অসুবিধা নেই, আপনি যদি রবের দিকে রুজু করেন আল্লাহ আপনার পিছনের সমস্ত খাতাকুচুরি মাফ করে দিবে। আর বিশেষ করে আমি আমার যুবকদেরকে বলছি, তোমরা তোমাদের যৌবনকাল আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটাও, তাহলে যে ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ফজিলত তোমরা অবশ্যই কালকে আমাদের দিন পাবে। আরেক ভাই বললেন, যারা ধনবান ব্যক্তি আছেন, আপনার অধীনে কর্মচারী আছে, খবরদার জুলুম করবেন না, খবরদার জুলুম করবেন না। আমি বলি শুধু অন্যান্য কান্ট্রির দিকে থাকাবেন না, আমার এখানেও, আমি আসলাম বাড়িতে, আমার বাড়িতেও কর্মচারী আছে, আপনার বাড়িতেও আছে কর্মচারী আছে, হ্যাঁ তো যাদের বাড়িতে কর্মচারী আছে খবরদার তাদের উপর জুলুম করো না, দেখো কি অবস্থা। পরবর্তী আরেক ভাই বললেন, আমার কয়েকটা কর্মচারী ছিল, সবাইকে আমি তাদের মায়না দিয়েছি, তাদের মায়না দিয়েছি, তাদের টাকা পয়সা মজুরি দিয়েছি, এক মজদুর মজুরি নেয়নি, সে চলে গেছে, একজন মজুরি নেয়নি, সে চলে গেছে। আমি কি করলাম, রব ওই তার মজুরি দিয়ে ব্যবসায় লাগালাম, ব্যবসায় লাগালাম। সুবহানাল্লাহ, আপনি তেমনি বলে দিবেন, সে কত বড় আল্লাহর ওলি দেখেন, সুবহানাল্লাহ, ব্যবসায় লাগিয়েছে। এবারে কি এই ব্যবসা লাভজনক হয়েছে, সে লাভবান হয়েছে, আর এই মজুরির দ্বারা সে কিছু ক্রীতদাস কিনেছে, এই মজুরির টাকা দিয়ে গরু কিনেছে, উঁট কিনেছে, বকরি কিনেছে, তো যে মজদুর চলে গিয়েছিল ওইটা অনেকদিন পর আবার এসছে, এসে মালিকের কাছে বলছে, জনাব আপনি আমার হক আদায় করুন, মজুরি দিন। সে বলছে, এই যে গরুর পাল দেখছ, এই যে উঁটের পাল দেখছ, এই যে বকরির পাল দেখছ, এই যে ক্রীতদাস ক্রীতদাসী দেখছ, সব তোমার তুমি নিয়ে যাও। আল্লাহু আকবার। ও এবার বলছে, আতাসারু বি আখি, তুমি কি আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছো ভাই? সে বলছে, ওয়াল্লাহিল আযীম, আমি তোমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করিনি, তোমার হক আমি কাজে লাগিয়েছি, তারপরে তোমার ব্যবসা লাভজনক হয়েছে, এই সব হচ্ছে তোমার কামাইয়ের ফসল, আমার কিছু না। সুবহানাল্লাহ। তারপরে সে নিয়ে গেছে সব। এবারে আল্লাহকে বলছে, আল্লাহ আমি তো এরকম করলাম, সে সব নিয়ে গেল, আমাকে কিছু দিল না, আল্লাহু আকবার, আমাকে কিছু দিল না। কিন্তু এই জায়গায় কথা বলা উচিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর শুকরিয়া আদায় করে না, না না, যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহরও শুকরিয়া আদায় করে না। এদিকে খেয়াল রাখবেন, কেউ যদি আপনার পুরো কল্যাণ করে থাকে তার শুকরিয়া আদায় করবেন, কিরকম আদায় করবেন? কমপক্ষে বলবেন, জাযাক আল্লাহু খায়রান, কি বলবেন ভাই? জাযাক আল্লাহু খায়রান। আর এমনি ভাবে আল্লাহর কাছে চাই বলবেন, আল্লাহ সে আমাকে যেভাবে দিয়েছে আল্লাহ তুমি তাকে আরো দাও। শুধু দেখাবার জন্য বলবেন না, ওই যে অনেক দেখুন এখানে একটা ভিখারি, ওকে দিলেন 100 টাকা, হাত তুলে একদম আপনাকে দেখাবার, এটা না, মন থেকে দোয়া করবেন, যেই আপনার প্রতি এহসান করেছে তার জন্য দোয়া করবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি তোমার প্রতি কোনো কল্যাণ করে থাকে তাহলে তুমি তার বদলা দাও, আর যদি বদলা না দিতে পারো তাহলে দোয়া করো, ফাদউল্লাহ ফাদউল্লাহ লাহু হাত্তা তাজিদু কদ কাফাতুমু আও কামা ক্বাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা তার জন্য দোয়া করো, এমনকি দোয়া করতে করতে এরকম পাবে যে তোমরা তার বদলা আদায় করতে পেরেছ। আচ্ছা আসেন, এই ব্যক্তি আল্লাহর কাছে বলল, হে আল্লাহ আমি এই যে আমল করলাম এটা যদি তোমার উদ্দেশ্যে করে থাকি তাহলে তুমি আজকে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করো। এবারে পাথর আরেকটু সরে গেল, তিনজনের তিন অংশ সরে গেছে, এবারে তিনজন বের হয়ে গেছেন। সুবহানাল্লাহ, দেখছেন, তাহলে উদ্ধারকর্তাকে আল্লাহ। তাহলে নেক আমলের উসিলা নিয়ে দোয়া করা যায়, কিন্তু এই যে আমল সম্পর্কিত হাদিসকে নিয়ে এসছে ব্যক্তির সম্পর্কিত, বলে বা বলে আল্লাহ অমুক নবীর ওসিলায় তুমি আমাকে আমার দোয়া কবুল করো, ও আল্লাহ অমুক ওয়ালির ওসিলায় তুমি আমার দোয়া কবুল করো, আল্লাহ বাবা সাজলালের ওসিলায় দোয়া কবুল করো, বলে কিনা? এগুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দ্বারা প্রমাণিত না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, দোয়া চেয়েছেন, বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করুন, বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের বৃষ্টি হচ্ছে না। একবার সহিহ বুখারী মুসলিমের রিওয়ায়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিচ্ছিলেন, এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি নাই, সব শুকিয়ে গেছে, আমরাও খেতে পাচ্ছি না, আমাদের পশু পক্ষীও খেতে পাচ্ছে না, ক্ষেত সব শুকিয়ে গেছে, দোয়া করুন রব যেন আমাদেরকে বৃষ্টি দেন, উদুল্লাহ আন ইউগীথানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত তুলে হে আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও, হে আল্লাহ তুমি আমাদেরকে পানি দাও, হে আল্লাহ তুমি আমাদেরকে পানি দাও। যে রাবী বর্ণনা করেছেন হাদিস, তিনি বলেন, ওল্লাহ আদিম, আকাশে বিন্দুমাত্র মেঘের কিছুই ছিল না, মেঘখণ্ড বলতে কিছুই নেই, হঠাৎ করে দেখলাম কোত্থেকে একটা মেঘখণ্ড এসছে, এসেই ধাউ ধাউ করে এরকম করে সাথে সাথেই যেমন বড় আকার ছড়িয়ে পড়লো, আর বৃষ্টিপাত হতে থাকলো। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বর থেকে নামতে পারেননি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারক দিয়ে দাড়ি মুবারক থেকে পানি টপকাচ্ছিল। সুবহানাল্লাহ, এটা সাহাবায়ে কেরাম এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোয়া চেয়েছেন। এমনি ভাবে পরের সপ্তাহে এক সপ্তাহ প্রবল বৃষ্টি হয়েছে, প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। পরবর্তীতে এসে এই সাহাবি কিংবা অন্য সাহাবি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ এখন তো মুশকিল হয়ে গেছে, বৃষ্টি হতে হতে ঘরবাড়ি সব ধ্বংস হয়ে গেছে, মানে ভেঙে চুরমান হয়ে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করুন, নাইলে কিন্তু আমার মুশকিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, হে আল্লাহ এই বৃষ্টি যেন আমাদের চতুর্পাশে হয়, ওই টিলায় হয়, পাহাড়ে হয়, আমাদের কিছু যেন না হয়, কারণ এখন বৃষ্টি হতে হতে এখন অন্যরকম হয়ে গেছে। সাথে সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিকে ইশারা করেছেন ওইদিকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে দোয়া চেয়ে অন্যের কাছে দোয়া চাওয়া যায় কিনা? আমরা একজন আরেকজন দোয়া করবেন বলেন না, তবুও কোনো কোনো আলিম বলেছেন এরকম দোয়া চাও না, কেউ কেউ বলেছেন, কিন্তু আমি ওইটা যাবো না, তাত্ত্বিক আলোচনা। তো যেহেতু বাহ্যিক হাদিস দ্বারা প্রমাণিত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, এসে দোয়া চেয়েছেন, ব্যক্তিগতভাবে এসেছেন দোয়া চেয়েছেন, সমষ্টিগতভাবে এসেছেন দোয়া চেয়েছেন, তো একজন আরেকজনের কাছে দোয়া চাওয়া যায়। যাই হোক, এই ওসিলা সম্পর্কে কিছু একটা আলোচনা করলাম। দোয়া করি আল্লাহর কাছে যদি ভুল ভ্রান্তি হয় আল্লাহ যেন মাফ করেন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, কথাবার্তায় ভুল হতে পারে, হাদিস বলতে ভুল হতে পারে, কোরআনের আয়াত পাঠ করতে ভুল হতে পারে, হার জায়গা হয়তো না হয়ে যেতে পারে, নার জায়গা হা হয়ে যেতে পারে, অনেকটা আমার স্বেচ্ছায় অনিচ্ছা হয়ে যেতে পারে। রব তুমি আমাদেরকে মাফ করো, আল্লাহ আমাদের সকলকে তোমার দিনের জন্য তুমি কবুল করে নাও, আমরা সকলে যেন তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর চলতে পারি সেই তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, আল্লাহ বর্মার মুসলমানদেরকে তুমি উদ্ধার করো, তাদের উপর তুমি রহম করো, ইয়ামানের মুসলমানদেরকে হেফাজত করো, আয় আল্লাহ শামের মুসলমানদেরকে হেফাজত করো, আমাদের রাষ্ট্রের মুসলমানদের হেফাজত করো, সারা বিশ্বের মুসলমানদের হেফাজত করো। আল্লাহ তুমি তোমার দিনের পতাকা ঝান্ডা বুলন্দ করো, আয় আল্লাহ জালিমদেরকে পকড়াও করো, মজলুমদেরকে উদ্ধার করো, রব তুমি জালিমদেরকে পকড়াও করো, মজলুমদেরকে উদ্ধার করো, রব তুমি জালিমদেরকে পকড়াও করো, মজলুমদেরকে উদ্ধার করো। আল্লাহ তুমি আমাদের সকলকে দুনিয়া আখিরাতে কল্যাণ দাও, জাহান্নাম থেকে নাজাত দাও, কবর আযাব থেকে নাজাত দাও। আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতবাসী দের অন্তর্ভুক্ত করে নাও। আল্লাহ এই মসজিদে আমরা যারা উপস্থিত, আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতি বানিয়ে দাও। আয় আল্লাহ আমরা যখন জান্নাতে যাব, আমরা যেন পরস্পরের সবাই একসাথে মিলতে পারি, একজন আরেকজনকে সালাম করতে পারি, আয় আল্লাহ একজন আরেকজনের সাথে সাক্ষাৎ লাভ করতে পারি জান্নাতে, তুমি আমাদের সকলকে সেই তৌফিক দান করো। আল্লাহ আমরা যেন তোমার জিকিরের মজলিস ওখানেও করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আয় আল্লাহ সুন্নতের মজলিস ওখানে যেন করতে পারি তুমি দাও। আয় আল্লাহ তুমি তৌফিক দাও মাওলা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم احفظنا بالإسلام قائمين واحفظنا بالإسلام قاعدين واحفظنا بالإسلام راقدين اللهم لا تشمت بنا أعداء ولا حاسدين اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمورنا وأصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرتنا التي إليها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ولكل وجهة هو موليها فاستبقوا الخيرات أينما تكونوا يأتي بكم الله جميعا إن الله على كل شيء قدير. ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وإنه للحق من ربك وما الله بغافل عما تعملون. ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطرة لئلا يكون للناس عليكم حجة إلا الذين ظلموا منهم فلا تخشوهم واخشوني إلا الذين ظلموا منهم فلا تخشوهم إلا الذين ظلموا منهم فلا تخشوهم فلا تخشوهم واخشوني ولأتم نعمتي عليكم ولعلكم تهتدون. كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. الله أكبر. سمع الله لمن حمده. الله الله أكبر. سبحان الله الله أكبر. الله أكبر. سبحانك الله الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون الله أكبر سبحانه سمع الله لمن حمده اللهم ربنا ولك الحمد الله أكبر سبحانه الله الله أكبر الله أكبر سبحان الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله استغفر الله استغفر الله اللهم انت السلام ومنك السلام لا إله لا شريك له لا إله لا شريك له لا حول